এই উম্মতকে ইমামত দান করে দেন, এই উম্মতকে ওয়ারিস বানিয়েছেন এবং এই উম্মতকে জমিন আমাদের খেলাফত দান করবেন, এই জন্য আদা করেছেন। এবং ইসলামের শত্রু যারা, তারা যে এই জিনিসকে ভয় করতেছিল, এই জিনিসকে তারা ভয় করতেছিল, এই জিনিসের প্রভাব তাদের দিদির মধ্যে করতেছিল, বলতেছেন যে ভাই ওই জিনিসকে প্রকাশ করবেন, এই উম্মতকে ইমামত দান করবেন, এই জিনিস উম্মতকে ওয়ারিস বানাইবেন এবং এই উম্মতকে জমিনের মধ্যে রাজত্ব দিবেন, খেলাফত দিবেন। বলতেছেন যে এটাই তারা ভয় করতেছিল এবং এটার জন্যই তারা চেষ্টা করতেছে। লেকিন সারি বাতে পেলে সমঝাযা হির আদম আলাইহিসসালাম আর হাওয়া কো ইস দুনিয়া মে উতা রহা হ্যায়। বলতেছেন যে সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে সব জিনিস বুঝাইছেন, তারপরে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কামিয়াবি ওয়ালা রাস্তা চাহে ও নাকামি ওয়ালা রাস্তা চাহে, ইজ্জত ওয়ালা রাস্তা চাহে ও দলীল হোনে ওয়ালা রাস্তা চাহে। রব কি মান কর চলোগে তো ক্যা চিজ ওজুদ মে আয়েগি, আর রব কি মান না ছোড় দোগে তো ক্যা হাল তুমারা হোগা। কি আল্লাহ পাক নে পেহলে সমঝায়া আসমান সে রখকর ওর উসকে বাদ সে দুনিয়া মে উতারা। তোমার দেখুন যে আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কথা পরিষ্কার ভাবে বুঝাইছেন, কামিয়াবির সফলতার রাস্তা কি, নাকামের রাস্তা কি, এবং ইজ্জতের রাস্তা কি, এবং অভিমানের রাস্তা কি, এবং আল্লাহ তাআলার মানি করলে কি লাভ হবে, আল্লাহ পাকে না মানলে কি ক্ষতি হবে। বলতেছেন যে এটা পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা সানহু আসমানের মধ্যে হযরত আদম আলাইহিসসালামকে দেখাইছেন এবং শিখাইছেন এবং তার সামনে খুলে খুলে এই কথাকে বলছেন, তারপরে জমিনে পাঠাইছেন। যা সারে ফরিশতো নে সজদা কিয়া ওহা ইবলিস নে ইনকার কর দিয়া। আল্লাহ পাক নে ফরায়েদ ইসসে পুছা, মানে তুজে সজদে কা হুকম দিয়া, আখির তুনে ইনকার কিয়ুন কিয়া। তো জবাব মে কহতা কিয়া হে আল্লাহ কে সামনে, আনা খায়রু মিনহু খলকতনি মিন নারি ওয়া খলকতহু মিন তিন, মা আদম সে আচ্ছা इसलिए कि आपने मुझे आग से बनाया है और आदम अलैहिस्सलाम को गली गली मिट्टी से बनाया है। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, আদম আলাইহিসসালামকে সেজদা করলেন, কিন্তু ইবলিস আদম আলাইহিসসালামকে সেজদা করলো না। আল্লাহ আল্লাহ সারহু সরাসরি ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস আমি তোমাকে হুকুম দিয়েছি, আমি সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছি, ফেরেশতারা তো সেজদা করেছে, তুমি কেন সেজদা করো নাই? বলতেছেন যে ভাই আদম ইবলিস সরাসরি আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, সে সরাসরি জবাব দিতেছে, আয় আল্লাহ আমি তো ভালো এবং আদম আলাইহিসসালাম যাকে সেজদা করার জন্য আপনি হুকুম করেছেন সে আমার থেকে নিকৃষ্ট এবং আমি তার থেকে ভালো, যেহেতু আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালামকে মাটি এবং কাদা দ্বারা সৃষ্টি করেছেন। আজ আমার নাকামি কি বজে দোস্ত এই আপনি কমি কোথায় আমে তো কই কবুল করলে কে লিয়ে তৈয়ার নেই হে, বিলকুল জেসে শয়তান কা জবাব এসে হামারা, মুঝসে গলতি নেই হুই ও মুঝসে বেউসুলি নেই হুই ও মুঝসে কমি কোথায় নেই হুই, ইয়ে তো সারা কা সারা ইনসে হুয়া, মে ইন সব সে আচ্ছা হুঁ আর ইয়ে সারে কে সারে খারাপ। সফলতার সঙ্গে ভাই আজকে আমাদের নাকামে এবং আমাদের বিফলতার একমাত্র কারণে এটা, যেহেতু আমরা কেহ নিজের দোষকে স্বীকার করতে আমরা রাজি না এবং আমরা কেহ আমাদের নিজের দোষকে স্বীকার করি না, বরং আমাদের সামনে যখন নাকি এই অবস্থা আসে আমরা অন্যের দিকে এটাকে ফলাই এবং আমরা এই কথা বলি যে আমি তো ভালো, আমি এদের সবার থেকে ভালো, এই অসুবিধাটা অমুকের কারণে হয়েছে, অমুকের বেউসুলির কারণে হয়েছে, অমুকের খারাপের কারণে হয়েছে। বলতেছেন যে ভাই একমাত্র বলতেছেন যে ওই শয়তানকে এই ধরনের জবাব দিয়েছেন। বলতেছেন যে ভাই আমরাও যদি নাকি এরকম অবস্থা আসে আমরা কি ধরনের জবাব দিই এটা আমরাই চিন্তা করে দেখি। और शैतान ने ये नहीं समझा कि जिस मात्रे से मैं बनाया गया हूँ अगर से वो चौथे नंबर वाला है लेकिन उसमें खयानत है, आग में जो चीज डालो वो वापस करती है या खत्म कर देती है, यह खयानत। और आदम अलैहिस्सलाम जिस मात्रे से पैदा किए गए अगर से उसका नंबर आठवां है लेकिन उसमें है अमानत और वो है मिट्टी, मिट्टी में अगर एक दाना डालो तो सौ दाने वापस कर। বলতেছেন যে ভাই একথা শয়তান বুঝতে পারে না, এই কথা সে আন্দাজ করে নাই, যদি দেখলে নাকি আগুনের নম্বর তার চতুর্থ নম্বর হয় কিন্তু এই আগুনের মধ্যে খেয়ানত আছে, যেহেতু এই আগুনের মধ্যে যেই যত ভালো জিনিসই ধরা হোক না কেন ও জিনিসই রাখা অপনা করো, এটাকে একবারে বিশ্বাস করে দেয়, এটাকে একবারে খতম করে দেয়। এখানে আগুনের মধ্যে কেয়ামত রয়ে গেছে, নষ্ট করার মাত্রা রয়ে গেছে। কিন্তু এই মাটি যদিও নাকি তার নম্বর অষ্টম নম্বর হয়, কিন্তু এই মাটির মধ্যে কি পরিমাণ আমানত আছে বলতেছেন যে যদি নাকি একটা শস্য তার মধ্যে রাখা হয়, একটা দানা তার মধ্যে রাখা হয়, এই মাটি হাজার হাজার দানা তার মানুষকে ফিরিয়ে দেয়, তার মধ্যে কত বড় আমানত রয়ে গেছে। خیانت والا خیانت کرنے والا اور خائن مادے سے جو پیدا وہ دیکھو ابلیس کو خدا کا حکم آیا پورا نہیں کیا بلکہ خیانت والا بنا اور اس خیانت والے عمل کی وجہ سے اللہ کے ہدایت سے مردود ہوا বলতেছেন যে ভাই এই আগুনের মধ্যে কি পরিমাণ খেয়ানাত এবং এই আগুনের দ্বারা বানানো শয়তানের মধ্যে কি পরিমাণ খেয়ানাত। বলতেছেন যে ভাই আল্লাহ এর সৃষ্টিকর্তা, ওই আল্লাহ তাকে হুকুম করেছেন সেটা করার জন্য সাথে সাথে সে এটাকে অস্বীকার করছে, কত বড় খেয়ানাত। বলতেছেন যে ভাই এই খেয়ানাতের কারণে এই শয়তান আল্লাহ তাকে রহমতের নজর থেকে বিতাড়িত হয়ে গেছে। इसलिए अल्लाह पाक ने जब हुक्म दिया खुरूज फाइन नकर अजीम निकल जाए यहाँ से तू मरदूद, तो कहने लगा बहुत अच्छा, लेकिन एक दरखास्त है मेरी, एक बात सिर्फ मैं आपसे मांगता हूँ, क्या आप मुझे दे देंगे। नाफरमानी इतनी बड़ी है, रहमत से मरदूद हो चुका है, फिर भी अल्लाह पाक उसकी दरखास्त कबूल कर रहे हैं। इसलिए अपने को न देखो कि हम कितने गुनहगार, हम कितने अवामिर को तोड़ने वाले हैं, हम कितने तरीके रसूल पाक से हटे हुए हैं, बल्कि अपने रब को देखो कि कितने माफ करने वाले। তো বলতেছেন যে ভাই শয়তান যে যখন নাকি সে অস্বীকার করলো আল্লাহ আল্লাহ শাহানহু হুকুম দিলেন যে আমাদের দরবার থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। বলতেছেন যে ভাই শয়তান এত বড় নাফরমানি করার পরেও এবং এত বড় রহমতের থেকে বিতাড়িত হওয়ার পরেও সে আল্লাহ পাকের নিকটে দরখাস্ত করলো যে আল্লাহ আমি একটা আপনার নিকটে দরখাস্ত করতেছি, আমি একটা জিনিসই আপনার নিকটে চাইতেছি, আপনি আমার এই দরখাস্তকে কবুল করেন। বলতেছেন যে ভাই এত বড় নাফরমানি করার পরেও সামনাসামনি এইভাবে অস্বীকার করার পরেও এত বড় রহমতের দরবার থেকে বিতাড়িত হওয়ার পরেও যখন নাকি সে আল্লাহর নিকট একটা জিনিস চাইলেন আল্লাহ জাল্লা শানুহু কত বড় রহমান রহিম কত বড় দয়ালু আল্লাহ পাক তাকে ওই জিনিস দিয়ে দিলেন। বলতেছেন যে ভাই এই জন্য আমরা এই কথা চিন্তা না করি যে আমাদের দ্বারা কত হুকুম নষ্ট হয়েছে, আমাদের দ্বারা আল্লাহ পাকের কত হুকুম নষ্ট হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে আমরা কত দূরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জিন্দগি থেকে বাহির হয়ে গেছে। বলতেছেন যে ভাই এই কথা আমরা না দেখি, বরং আমরা দেখি এই কথা যে আল্লাহ জাল্লা শানুহু কত বড় ক্ষমাশীল, যে এত না কত বড় নাফরমানি করার পরেও এত বড় অস্বীকার করার পরেও যখন নাকি আল্লাহ জাল্লা শানুহুর নিকটে জিনিস চাইলেন আল্লাহ জাল্লা শানুহু তাকে চাইল আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। বলতেছেন যে ভাই আমরা তো এর থেকে আরো অনেক নিকটে। বলতেছেন যে এই জন্য আমরা আমাদের গুণের দিকে না দেখি, যদি নাকি আমরা এই কথা দেখি আল্লাহ জাল্লা শানুহু কত বড় ক্ষমাশীল, যদি নাকি আমরা ছোট হই আল্লাহর নিকটে ক্ষমা চাই, তা আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মাফ করে দিবেন। लेकिन दोस्तों सब कुछ के बावजूद ये न कह रखो कि अल्लाह गफूर रहीम है, अखीर में मैं माफी मांग लूंगा, अल्लाह मुझे माफ कर देगा। इसलिए कि माफी की तलब अंदर पैदा करना ये अल्लाह का काम, शैतान के अंदर खुदा ने पैदा नहीं किया माफी नहीं मांगी, हालांकि वादा नहीं चुका है, एक बात मांगूंगा आप अता करेंगे। फरमाया हां, क्या मांगता है? कहने का अल्लाह मुझे कयामत तक की जिंदगी दे दो, ये नहीं कहा अल्लाह मुझे माफ कर दो। ये है वो खतरे की बात, अल्लाह गफूर रहीम सब गड़बड़ करते चले जा रहे हैं, क्या हुआ माफी मांग रहे। लेकिन जो दाई होता है और दावत के काम पे जमा होता है और अपनी जिंदगी में मुजाहिदा लाकर चलता है, अगर उसके सामने मामला आ जाए तो कपूर रहीम पर नहीं बात रखता। ये जो इसमें इस्लाम जिस औरत के घर में रह रहे बहुत एहसान है उसका, बड़ी अच्छी तरह से परवरिश की है, लेकिन जब जवान हो गए कुछ रो ज्यादा हो गया तो एक दिन उसने दरवाजा बंद किया और उसे यकीन है कि मैंने इस पर यह एहसान किया है, ये मेरी बात जरूर माने, क्योंकि इंसान अब्दुल एहसान एहसान करने वाले का गुलाम होता है। इस यकीन के साथ औरत ने दरवाजा बंद किया اور یوسف علیہ السلام کو اپنی طرف بلائے اور بڑے عجیب انداز میں کہہ رہی ہے, اے صدق, کوئی آنکھ نہیں دیکھ رہی ہے اور سب سے زیادہ حسین عورت تیرے سامنے, لیکن اس پر یوسف علیہ السلام نے یہ نہیں کہا چلو بھائی دروازہ بند ہے, کھل سکتا نہیں ہے, جانیاں اس کے جیب میں ہے, اللہ غفور الرحیم ہے, چلو کچھ کر لو. تو اگر ہم ایسی جگہ پھنس جاویں تو کیا کرتے ہیں, اللہ غفور الرحیم کچھ کر لو, اللہ کے معافی مانگ دیں گے, اسی میں ہمارا کام ہاتھ سے جا رہا ہے. لیکن دائی جو رب کو پہچاننے والا ہے, رب کی قدرت کو پہچاننے والا ہے, مجھے یقین ہے اس بند دروازے کے اندر بھی اللہ میری حفاظت کر سکتا ہے. اس نے کہا تھا معاذ اللہ, اللہ کی بنا دل اللہ کی طرف, دروازہ نہیں دیکھ رہے کہ بند ہے, جابیا عورت کی جیب میں ہے. اب جب تک اس کی نہیں مانوں گا دروازہ نہیں کھلے گا, یہ نہیں, میرے رب میں یہ طاقت ہے بند دروازے کے اندر بھی اگر میں اس برائی سے بچوں گا تو اللہ میری مدد کرے. ارماد اللہ ان نرسی آسن مسوا, جو کچھ تم نے کیا ہے یہ میرے رب نے تجھ سے کرایا ہے, تم نے خود نہیں کیا ہے, اس لیے تیرا کوئی اجانب نہیں. لیکن آج پورے عالم میں دیکھ لو, اگر باطل نے ہمارے ساتھ کوئی معاملہ کیا تو ہم اس کے سامنے جھک گئے, کیونکہ رب کو پہچانتے نہیں, رب کی قدرت کو پہچانتے نہیں, رب کی قدرت کے اعتبار کو پہچانتے نہیں. اس لیے جو کچھ ہم سے احساس کرتا ہے اسے کے ساتھ ہم ہو جاتے ہیں, چاہے اسے اسلام مٹے یا رہے. تو وہ سنگھ بھائی جن کا ہم ایک کام مانا نہ کریں کہ اللہ جل شان ہو غفور الرحیم, انہیں بڑا دیالو کام کرو, گنا کرو, نافرمانی کرو, اللہ پاکر حکم نشت کرو, سب سمے اللہ نکٹ معاف کر دیو, اللہ جل شان ہو غفور الرحیم تین معاف کر دیبین. بہت سنگھ بھائی ایتو گرو بر بچے تھا ایک کتا ٹھیک نہ, جہتو ماپر چاہیدا ماپ داوار چاہیدا اتے اتے اللہ ہی سرشتی کرن اور مانس دیر مت اللہ ہی ڈھالین, نہ جانے ہمار دیر مت ڈھالتو پارن نہ ڈھالتے پارن, اے جن بہت سنگھ بھائی نافرمانی کرتے کرتے ایک کتا رکھر پر بچے ٹھیک نہ کیا ایک سمے اللہ نکٹ معاف کر دیو. بہت سنگھ بھائی اپن مانے ساتھ ساتھ استغفار کوئی نہ جدی بھول ہو جائے ایک استغفار کرنے اللہ نکٹ معاف کر دیو. بہت سنگھ شیطان جہاں نہ کہ اللہ پاکر نافرمانی کری پھرلو اللہ پاکر حکم نشت کری پھرلو اور یہ اوستھائے سے اللہ نکٹ چاہتے سے ایک جنس چاہتے سے. بہت سنگھ بھائی یہ نافرمانی کرار کرو تر دلر بھیتر سے اللہ پاک نافرمانی تک بازار اور اللہ نکٹ استغفار کرار مادہ اور بھجتا پرواد اور چاہیدہ سرشتی کریں نہیں, اللہ جل شانہ ہو نکٹ سے معاف دیتے پارے نہیں, برن سے یہ اوستھائے تخن تو تر اچت چل ہر اللہ ہمیں گنا کری فلسے اپنا نافرمانی کری فلسے ہم کو معاف کر دین. بہت سنگے یہ نہ چاہے کہ اللہ نکٹ چاہیے ہر اللہ ہم کے قیامت پچھن تو حیات دان کریں. بہت سنگے بھائی یہ جن جرا دائی ہو جرا دعوت محنت کر دے جرا اللہ پاک حکم کے نجر بجر آنار جن چیشا کر دے اور مجاہد ساتھ چل دے تارا تو یہ کتا من کر دینا جو نافرمانی کرتے سی ایک سمے معاف چاہیے نیب اللہ جل شانہ ہو دلر بھیتر معاف چاہیدہ پیدا کرتے پارن نہ کرتے پارن یہ جن ساتھ ساتھ معاف چاہیے نوا ساتھ ساتھ اللہ اللہ دیگه رجوع ہوا اپن اللہ جل شان ہو সাহায্য اپن اللہ پاک قدرت کے پکھ نوار جن چیشا کرا. بہت سنگے بھائی جرکم حضرت یوسف علیہ السلام جکن نکی یوسف علیہ السلام کے اللہ جل شان ہو مصر کو پوٹھائی دیوین اپن اکتا گھرے تنی راجی تو پڑھتے ہوئی چسن اکتا سے بڑا ہوئی چسن جوانے بڑھتے سے شریر سندھتا سندھ جتا بڑھتے سے یہ احمد عباس ہے. ایک دن حضرت یوسف علیہ السلام کے جلائے تھا تار رات پسا دنیے بیتر دیئے سمس دروازہ گلے آتے ہیں ایک دیکھو تمہار سامنے ایمن ایک جن مہیلا جار سندھ কোন কমি নাই এরকম মহিলা তোমার সামনে আর কখন পাবে এই অবস্থায় তুমি আমার আশাকে পুরা করো. যেহেতু হযরত ইউসুফ আলাইহিসসালামের উপরে তার অবদান ছিল তার হাতেই লালিত পালিত হয়েছে, এই জন্য মানুষ যখন নাকি তার স্থান গ্রহণ করে তার দাস হয়ে যায় তার স্থানের উপরে সে মাথা উঁচা করতে পারে না, তার স্থানের উপরে সে কথা বলতে পারে না, বলতেছেন যে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থায় গেছিলেন, বলতেছেন যে আমরা হলে কি করতাম, বলতেছেন যে ওই কথা মনে করতাম, আরে গুনাহ যদি গুনাহ করিয়ে ফেলি আল্লাহর নিকটে মাফ চাই নিব, এরকম সুযোগ আল্লাহর নাফরমানি করার মধ্যে বলতেছেন যে না কেউ দেখতেছে, বলতেছেন যে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হয়েছে দরওয়াজা বন্ধ করে রাখা হয়েছে কেউ দেখবে না, এই অবস্থায় তুমি আমার আশা পুরা করো, বলতেছেন যে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আমল করেছেন ওনার যে মনোভাব বলতেছেন যে এটা আমার আমাদের জন্য শিক্ষণীয়, হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থায় কি করলেন, বললেন এই কথা যে এই দরওয়াজা সে বন্ধ করে নাই, বরং এই দরওয়াজা বন্ধ করা এবং খোলা এটা আল্লাহ জাল্লা শানুহুর কুদরতি হাতে, আল্লাহ পাক যদি চান এই অবস্থায় দরওয়াজা খুলে দিতে পারেন, আর আল্লাহ জাল্লা যদি না চান এই দরওয়াজা খোলার কারো কোনো শক্তি নাই, যদিও নাকি চাবি জুলাইখার হাতে কিন্তু দরজা খোলা এবং বন্ধ করার শক্তি তার হাতে না, বলতে সঙ্গে এই অবস্থায় হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বললেন, ইন্নাহু রাব্বি আহসান মাসওয়াই, তোমার প্রতিদান আমার উপরে না, তোমার হাতে যেইগুলি হয়েছে এইগুলি সরাসরি আল্লাহ আমার উপরে আহসান করছেন, আল্লাহর আহসান আমার উপরে, আল্লাহর প্রতিদান আমার উপরে, সর্ব অবস্থায় আল্লাহ আমাকে লালিত পালিত করছেন, আল্লাহ জাল্লা শানুহুর অনুগ্রহ আমার উপরে সর্ব অবস্থায়, কাজে আমি আল্লাহর নিকট পানা চাইতেছি, আর আল্লাহ আপনি আমি এই নাফরমানি থেকে আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে সাহায্য করেন, বলতেছেন যে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি তার ইয়াকিন এই কথা ছিল, বলতেছেন যে দুলাকে মনে করতেছে তার ধারণা ছিল এই কথা, আরে আমি দরওয়াজা তো বন্ধ করে ফেলছি, এ দরওয়াজা দিয়ে বাহির হয়ে কোন যাবার কোন রাস্তা নাই, কাজে সে আমার চাহিদা পুরা করতে বাধ্য হবে, কিন্তু হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ইয়াকিন ছিল যে না আল্লাহ জাল্লা শানুহু সর্ব অবস্থায় হেফাজতের মালিক, আল্লাহ জাল্লা শানুহু সর্ব অবস্থায় আমার সাহায্য করার মালিক, তিনি হাতে সমস্ত ক্ষমতা, তিনি ইচ্ছা করলে এই দরওয়াজাকে খুলতে পারেন, তিনি ইচ্ছা করলে এই দরওয়াজাকে বন্ধ করতে পারেন, কাজে আমি আল্লাহর নিকটে সাহায্য চাই এবং আল্লাহর নিকটে আমি গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ জাল্লা শানুহু এই অবস্থা আমার সাহায্য করবেন, বলতেছেন যে ভাই যখন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ইয়াকিনের সাথে আল্লাহর নিকট সাহায্য চাইছেন, আল্লাহ জাল্লা শানুহু ওনার সাহায্য করছেন, বলতেছেন যে ভাই আজকে আমাদের অবস্থা কি, আজকে আমাদের অবস্থা হয়েছে যদি নাকি বাতিল আমাদের উপরে কোনো এহসান করে, আমাদের উপরে কোনো তাদের প্রতিদান থাকে, এই অবস্থা আমরা ছোট হয়ে যাই, এই অবস্থায় আমরা তাদের সাহায্যের মধ্যে পড়ে যাই, তাদের এহসানের আমরা নিচে পড়ে যাই এবং তাদের এহসান স্বীকার করি, আমরা এই কথা মনে করি তারা আমাদের উপরে এহসান করছে, এই অবস্থায় আল্লাহর কোনো নাফরমানিকে দেখি, এই অবস্থায় আল্লাহর কোনো হুকুম নষ্ট হইতেছে এই কথাকে দেখি, এই অবস্থা আমরা কোনো কিছু দেখি না, বরং তাদের এহসান মনে করি তাদের সাথে আমরা জুড়ে যাই, বলতেছেন যে অথচ একজন দাওয়াতের মেহনতকারী, একজন আল্লাহর হুকুম পুরাকারী, একজন মুজাহিদের সাথে চলনে বাবা, তার ইয়াকিন হবে আল্লাহ পাকের জাতির উপরে এবং তার ইয়াকিন হবে আল্লাহ জাল্লা শানুহুর কুদরতের উপরে, সে সর্ব অবস্থায় আল্লাহর দিকে চার দিয়ে ফিরবে এবং সে আল্লাহর কোন নাফরমানির যদি সম্মুখীন হয়ে যায় সে আল্লাহর নিকটে মাফ চাইবে, এমত অবস্থায় আল্লাহ জাল্লা শানুহু সমস্ত বাধাকে দূর করে দিবে। आज मेरे दोस्तों सिर्फ यही कमी है हमारी, जिसकी यकीन अल्लाह की बात से हमारा काफी, सब कुछ मौजूद है अखबार के अखबार, कुरान और हदीस का इल्म उम्मत के पास सहाबा से ज्यादा है, अखबार के अखबार से मुल्क और माल के अखबार से सहाबा से कई गुना ज्यादा है उम्मत, लेकिन फिर भी सारी दुनिया में जिल्लत के साथ जिंदगी गुजारती, अपने फराइज की अदायगी में बातिल की इजाजत की मोहताज बनते चले, सबसे बड़ी जिल्लत है और इस जिल्लत का एहसास नहीं है, और हमारी सांस से सिर्फ एक चीज निकली है अल्लाह की सांस से होने का एक चीज, इसी को हासिल करने के लिए ये चार महीने की दावत है, यकीन बना तो अमल हुजूर पाक अलैहिस्सलाम के तरफ से जाए, कोई सारी दुनिया की जिंदगी में अगर कोई से अल्लाह को महबूब है तो हुजूर पाक अलैहिस्सलाम के बदन से निकलने वाला अमल, इसीलिए से ही सारा जिंदगी में जो कुछ आपने किया है अल्लाह ने उसकी हिफाजत कर रखी, अल्लाह से हिफाजत लेने का आसान रास्ता है अल्लाह से महबूब का किया हुआ अमल अपनी जिंदगी को उतारो, यकीन सही हो जाएगा और बदन से निकलने वाले आमाल हुजूर पाक अलैहिस्सलाम के सदके से आ जाएंगे, ये सत्य की हकीकत पैदा আজকে দুনিয়ার মধ্যে কোনো জিনিসের অভাব নাই, আজকে দুনিয়ার মধ্যে আত্মার হিসাবে কোনো জিনিসের অভাব নাই, একমাত্র অভাবই হয়েছে আমাদের মধ্যে এতটুকু যে আমাদের দিলের ভিতরে ওই দিলের ভিতরে ওই পরিমাণ ইয়াকিন নাই, এই পরিমাণ সাহারে ইসলাম রাদিয়াল্লাহু আনহু মাইনের দিলের ভিতরে আল্লাহ জাল্লা শানহুর দাতার কুদরতের ইয়াকিন ছিল, আজকে আমাদের দিলের ভিতরে একমাত্র কমি হয়েছে আল্লাহ তাআলার দাতার কুদরতের ইয়াকিনের কমি। হয়তো সঙ্গে ভাই কোরআন এবং হাদিসের আলেম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু মাইনের ভিতরে যেই পরিমাণ ছিল, তাদের নিকটে যেই পরিমাণ ছিল, ওই সৌদিকীয় আমাদের কোনো কমি নাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু মাইনের হাতে দুনিয়ার আসবাবের জিনিস সেই পরিমাণ ছিল, এর থেকে অনেক গুণ বেশি আমাদের হাতে, আমাদের হাতে আজকে মুল্ক মাল, তারপরে মুসলমান আজকে দুনিয়ার মধ্যে অপমান অপদস্থ হইতেছে, ইজ্জতের মধ্যে পড়তেছে, হয়তো সঙ্গে তার আর কোনো কারণ নাই যে তাদের হাতে আসবাবের জিনিস নাই, এই কারণে দলিল হইতেছে, অপমান হইতেছে, নানা বলতে সঙ্গে একমাত্র তাদের দিলের ভিতরে আল্লাহের দিনের কমির কারণে হইতে সঙ্গে ভাই আজকে দুনিয়ার মধ্যে মুসলমান অপমান আর অপদস্থ হইতেছে। আজকে মুসলমানের জন্য এর থেকে দিল্লির জিনিস আর কি হইতে পারে, আজকে আল্লাহ পাকের হুকুম পুরা করবে, আল্লাহ পাকের ফরায়েজকে পুরা করবে, এই জিনিসের মধ্যেও তারা ইঁদুর মিটের মেয়েদের অনুমতির অপেক্ষা থাকে, ইদুল মেয়েদের অনুমতির দিকে তারা হতাহতের মুখে দিকে থাকে, বলতে সঙ্গে ভাই মুসলমানের জন্য এর থেকে বেশি অপমান অপদস্থ আর কি হইতে পারে, বলতে সঙ্গে ভাই আল্লাহ আজাল্লা শাহরুর হেফাজত অর্জন করার জন্য আর কোন রাস্তা নাই, বলতে সঙ্গে দুনিয়ার মধ্যে যত জিনিস আছে একমাত্র আল্লাহ আজাল্লা শাহরুর নিকটে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী মাহবুব আর প্রিয়, বলতে সঙ্গে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী আল্লাহ আজাল্লা শাহরুর নিকটে এত প্রিয় এত প্রিয়, এইভাবে হেফাজত করেছেন কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী এইভাবে মাহফুজ আর পরিপূর্ণ থাকবে, হয়তো সঙ্গে তার মধ্যে একটু নকশা হবে না, যেহেতু আল্লাহ নিকটে সবচেয়ে মাহবুব আর প্রিয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী, এজন্য আল্লাহ জাল্লা শানহু হেফাজত একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে রাখতে রেখেছেন, ইজ্জত একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে রেখেছেন। আজকে যদি নাকি আমরা আল্লাহর নিকট থেকে হেফাজত চাই, আল্লাহর নিকট থেকে সাহায্য চাই, আল্লাহ আজাল্লা শানহুর ভদ্রতার সাহায্য আমাদের পক্ষে হয়, তো আমাদের জন্য একটাই রাস্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী অনুযায়ী জীবন অনুযায়ী জীবন যাপন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করা, হয়তো সঙ্গে ভাই যখন নাকি আমাদের দিনের ভিতরে আল্লাহ আজাল্লা শাহুর যাদের ইয়াকিন আসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে কামিয়াবি আর সফলতার ইয়াকিন আসবে এবং ওই অনুযায়ী আমরা জীবন যাপন করবো, আল্লাহ আজাল্লা শাহু আমাদেরকে দুনিয়ার মধ্যে হেফাজত করবেন, আল্লাহ আজাল্লা শাহু আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত দান করবেন এবং আল্লাহ আজাল্লা শাহুর মেধাটা সাহায্য আমাদের পক্ষে হবে। ভাই এই জিনিস আমাদের ভিতরে আসার জন্য যে আল্লাহ পাকের হুকুম পুরা করার মধ্যেই আমাদের কামিয়াবি আর সফলতা, আর আমাদের দিনের ভিতরে যাতে আল্লাহ পাকের দাতার কুদরতের যকীন এসে যায় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবন যখন হয়ে যায় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ তরিকা আমাদের জিন্দগির মধ্যে আসে যায়, যকীনও ঠিক হয়ে যায়, জিন্দগিও আসে যায়, হয়তো সঙ্গে ভাই এই জিনিস আসার জন্যই আমাদের থেকে চার মাস যাওয়া হইতেছে এবং চার মাস লড়াইয়ে আমরা মেহনত করি যকীনও ঠিক করবো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য আমরা অভ্যস্ত হব। अब आदम अलैहिस्सलाम को सज्दा कराया, शैतान को मर्दूद बनाया और जन्नत में रख दिया, लेकिन आदम अलैहिस्सलाम जन्नत में तना है, सारी नेमतें मौजूद, सारे काम पूरा होने के असबाब मौजूद, लेकिन चेहरे पर उदासी इसलिए कि बीवी मौजूद नहीं। हमारे सारे जवान बैठे ना और वो देख लो सब कुछ इनके पास है, बीवी नहीं है, बच्चा ये मशीन दिखाता और अल्लाह पाक तो दिल के अंदर की जानते हैं। ओहो मेरा बंदा बड़ा उदास, मेरा खलीफा बड़ा उदास, अल्लाह ने अपनी कुदरत आदम अलैहिस्सलाम के अंदर निर्माण किया और हजरत हव्वा को आदम अलैहिस्सलाम के अंदर बनाया और इधर बाएं तरफ से सूरा से निकाल कर और बीवी को सामने खड़ा कर दिया और अल्लाह ने ऐसा क्यों किया कि जब गुना इलैहा ताकि इसकी वजह से आदम अलैहिस्सलाम को सुकून मिले, انجام ہے. اب آج پوری دنیا قدرت کے مقابلے پر اور فطرت کے خلاف کیا کہہ رہے ہیں, دو سے تیسرا نہیں, ہم دو آنے نہیں دیں گے لوگوں کو. اخبار اشرف سلام کرواتے تھے بچے کے آنے کا جو فطرت والا راستہ ہے اگر آپریشن کے کر کے تم اسے بند کر دو تو اللہ ہمارا قادر ہے مردوں کے اندر بنائے گا اور سانس کے ذریعے بچہ نکالے گا. یہ ہمارے رب کی قدرت. اور جب انسان فطرت کا مقابلہ کرے گا تو خدا کی قدرت اس کے مقابلے. آج پوری دنیا میں جائے جتنی ساری ہسٹری میں انسان بناتا ہے نتیجہ اس کے خلاف نکلتا ہے. جیسے یوسف علیہ السلام کے بھائیوں نے بنایا, باپ کی محبت لینا ہے تو یوسف علیہ السلام کو قتل کرنا ہے. مانگ کر لے بھی گئے, جنگل میں پہنچ بھی گئے, بجائی شروع بھی کر دی, لیکن اللہ ہمیں تمہیں سمجھا رہے ہیں کہ دیکھو دائی کے ہم محاورے میں ان تک بھائیوں کے بیچ میں بھجوا دے رہے اور عبادت کر کے بھی دکھا رہے. ایک بھائی کہنے لگا وہ ڈیرو ڈیرو مار مارو بنے. جہاں قتل مسئلے کا حل ہے وہاں ایک راستہ اور بھی ہے. کہنے لگے وہ کیا, کہ یوسف کے کپڑے اتارو اور کنویں میں ڈال دو, کوئی قافلہ آئے گا کنویں سے نکال کے لے کے چلا جائے اور یہ عباسی مجلس سے دور ہو جائے. لا محالہ ابا ہم سے محبت کریں گے. ایک بھائی نے اعتراض کیا کہ ابا سے چل کے کیا کہیں گے, کارگزاری کیسی سنائیں گے. جیسے پرانوں کے دور میں اپنے کارگزاریاں سنائی ایسی جیسے یوسف علیہ السلام کے بھائیوں نے سنائی, کیا کچھ نہیں اور لکھ کے لائے سب کچھ. حد نہ ہونا, کرتے کچھ نہیں اور اس کے خلاف جو کہ کپڑا اتارا ہے بکری جمع کریں گے اس کے خون میں رنگ لیں گے اور شام کو جن سے ابا دیکھے دیں گے ہم نے دوڑ لگائی اور بھائی کو سامان کے پاس رکھا اور آیا پھیر گیا کھا گیا اور یہ دیکھو کپڑے. ہاں کارگزاری لکھ کے مجھے بنا لینا, یہ ہماری کارگزاری. اور جو عیسیٰ علیہ السلام کے پاس یا یعقوب علیہ السلام کے پاس لائے کنویں میں ڈال کر بکری دبا کر کے ابھی سو خون سے منچ کر کے ابا یہ دیکھیے لیکن روٹی ہوئے کچھ نہیں لگا دی چپت خدا نے. کیا کہا, جو دوسرے کی زندگی اجاڑے گا اپنی بنانے کے لیے اللہ اس کی بننے نہیں دے, چاہے دنیا کا راستہ ہو اور چاہے دین کا راستہ. ارے اس طرح غریبان میں سر ڈال کے دیکھے میں کس طرح چل رہا ہوں. تو بہت سنجے بھائی اللہ جب مسمار ہو آدم آدھے جس طرح تو وسلم کے فرشتہ در مدد میں سجدہ کرائی دین ابن انہوں کے جنت پڑھائی دین ہے دیکھے ابلیس سجدہ نہ کرار کرنے سے اللہ پاک رحمت کے بھی ڈرتے ہوئے گئے. بہت سنجے بھائی جنت در مدد سمست نعمت سکھنے آسے سمست چاہیدہ پورا ہوا رسلاب سکھنے آسے تار پر حضرت آدم آدھے جس طرح تو وسلم پر اتھان حضرت آدم آدھے جس طرح تو وسلم بودھا سین اے ابسا اللہ جل وسار ہو پکتے پر لین اللہ جل وسار ہو قادن مطلق انہی تمہارے سے تجھے سمجھتا ابسا دے جانین اے ابسا دیکھے اللہ جل وسار ہو. بہت سنجے بھائی اللہ جل وسار ہو حضرت آدم آدھے جس طرح تو وسلم کے فطرے قدرت کے استعمال پر حضرت آدم آدھے جس طرح تو وسلم میں بندے کے حدی دیکھے حضرت ہوا آدھے جس طرح تو وسلم کے سشت کر لین ابن ہوا آدھے جس طرح تو وسلم پر سامنے آسے دھرائے گلو. بہت سنجے بھائی مانسے خلاف বলতে সঙ্গে সত্রাতের খেলাফ যদি নাকি মানুষ করে আল্লাহ পাকের কুদরত তার বিপক্ষে হয়, আর সত্রাতের খেলাফ যদি মানুষ না করে আল্লাহ আল্লাহ খান ওর কুদরত তার সপক্ষে হয়। বলতে সঙ্গে ভাই আজকে আমরা দুনিয়ার মধ্যে যে কিছু করতেছি, বলতে সঙ্গে আমরা এই কথা মনে করি সন্তান সন্ততি হওয়া এটা আমাদের জন্য বড় বোঝার জিনিস, বড় ক্ষতির জিনিস। এই জন্য আমরা তার বিপরীত রাস্তা আল্লাহ আল্লাহ খানকে যে ব্যবস্থা করেছেন, আল্লাহ আল্লাহ খানকে যে নিয়ম আর পদ্ধতি রাখছেন এটার বিপরীত রাস্তা আমরা গ্রহণ করি, আমরা অপারেশন করি, ইত্যাদি করি। রহমতুল্লাহ এই কথা বলতেন, যদি নাকি আল্লাহ শাহরুর ক্ষেত্রের খেলা কোন কারণ আমরা গ্রহণ করি আল্লাহ শাহরুর কুদরতকে আমাদের বিপক্ষে করে দিবেন, হয়তো সঙ্গে তখন এরকম হইতে পারে আমরা বা কুদরতকে ইস্তেমাল করি পুরুষ থেকেও মানুষকে সৃষ্টি করতে পারেন। এই জন্য বলতে সঙ্গে ভাই যখন নাকি আল্লাহ ক্ষেত্রের খেলা করা হয় তখন আল্লাহ পাকের কুদরত তাদের বিপক্ষে হয়। আল্লাহ শাহরু এই কথা প্রমাণ হজরত ইউসুফ আলাইহিস সালামের বক্তার দ্বারা করেছেন। হয়তো সঙ্গে আজকে আমরা দুনিয়ার মধ্যে এই কথা চিন্তা করে দেখি কি পরিমাণ আল্লাহ পাকের ক্ষেত্রের খেলাফ, আল্লাহ পাকের নিয়ম আর কানুনের খেলাফ করতেছি, কিভাবে আমরা আল্লাহ পাকের মদদ আর সাহায্য পাওয়ার আশা করতে পারি, আল্লাহ পাকের কুদরত আমাদের পক্ষে কিভাবে হবে। হয়তো সঙ্গে হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিস সালামের যে সৃষ্টিগত অভ্যাস, যে সৃষ্টিগত বাপ সন্তানকে মহব্বত করে এই মহব্বত থেকে বঞ্চিত করার জন্য তারা ইরাদা করলো, তারা স্কিম করলো হজরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা।